لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما إن تبدوا خيرا أو تخفوه أو تعفو عن سوء فإن الله كان عفوا قديرا الله কোন মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না তবে কারোর প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা আলাদা আল্লাহ শ্রবণকারী বিজ্ঞ তোমরা যদি কল্যাণ করো প্রকাশ্য ভাবে কিংবা গোপনে অথবা যদি তোমরা অপরাধ ক্ষমা করে দাও তবে যেন আল্লাহ নিজেও ক্ষমাকারী মহাশক্তিশালী إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا جارا الله ও তার রসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী তদুপরি আল্লাহ ও রসূলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে চায় আর বলে যে আমরা কতককে বিশ্বাস করি কিন্তু কতককে প্রত্যাখ্যান করি এবং এরই মধ্যবর্তী কোনো পথ অবলম্বন করতে চায় প্রকৃতপক্ষে এরাই সত্য প্রত্যাখ্যানকারী আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্য তৈরি করে রেখেছি অপমানজনক আযাব والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما আর যারা ঈমান এনেছে আল্লাহর উপর তার রসূলের উপর এবং তাদের কারোর প্রতি ঈমান আনতে গিয়ে কাউকে বাদ দেয়নি শীঘ্রই তাদেরকে প্রাপ্য সওয়াব দান করা হবে বস্তুত আল্লাহ ক্ষমাশীল দয়ালু يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا আপনার নিকট আহলে কিতাবরা আবেদন জানায় যে আপনি তাদের উপর আসমান থেকে লিখিত কিতাব অবতীর্ণ করিয়ে নিয়ে আসুন বস্তুত এরা মুসার কাছে এর চেয়েও বড় জিনিস চেয়েছে বলেছে একেবারে সামনাসামনিভাবে আমাদের আল্লাহকে দেখিয়ে দাও অতএব তাদের উপর বজ্রপাত হয়েছে তাদের পাপের দরুন অতঃপর তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ নিদর্শন প্রকাশিত হবার পরেও তারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিল তাও আমি ক্ষমা করে দিয়েছিলাম এবং আমি মুসাকে প্রকৃষ্ট প্রভাব দান করেছিলাম ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا আর তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেবার উদ্দেশ্যে আমি তাদের উপর দূর পর্বতকে তুলে ধরেছিলাম এবং তাদেরকে বলেছিলাম অবনত মস্তকে দরজায় ঠোকো আরও বলেছিলাম শনিবার দিন সীমা লঙ্ঘন করো না এভাবে তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا অতএব তারা যে শাস্তি প্রাপ্ত হয়েছিল তা ছিল তাদেরই অঙ্গীকার ভঙ্গের জন্য এবং অন্যায়ভাবে রসুলদের হত্যা করার কারণে এবং তাদের এই উক্তির দরুন যে আমাদের হৃদয় আচ্ছন্ন অবশ্য তা নয় বরং কুফরির কারণে স্বয়ং আল্লাহ তাদের অন্তরের উপর মোহর এঁটে দিয়েছেন ফলে এরা ঈমান আনে না কিন্তু অতি অল্প সংখ্যক وَبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلَى مَرْيَمَ بُهْتَانًا عَظِيمًا وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِّنْهُ ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا আর তাদের কুফরি এবং মরিয়মের প্রতি মহা অপবাদ আরোপ করার কারণে আর তাদের এই কথা বলার কারণে যে আমরা মরিয়ম পুত্র ঈসা মসীহকে হত্যা করেছি যিনি ছিলেন আল্লাহর রসূল অথচ তারা না তাকে হত্যা করেছে আর না শুলিতে জ্বলিয়েছে বস্তুত তারা এরূপ ধাঁধায় পতিত হয়েছিল বস্তুত তারা এ ব্যাপারে নানা রকম কথা বলে তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে শুধুমাত্র অনুমান করা ছাড়া তারা এ বিষয়ে কোনো খবরই রাখে না আর নিশ্চয়ই তাকে তারা হত্যা করেনি وكان الله عزيزا حكيما وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا برون تاكي اتھے نئے چھن اللہ تعالی نیجر کا چھے اور اللہ ہو چھن مہا پرکرم شالی پراغو اور اہل کتاب در مدھے جوتو سرینی روئے چھے তারা সবাই ঈমান আনবে ঈসার উপর তাদের মৃত্যুর পূর্বে আর কিয়ামতের দিন তাদের জন্য সাক্ষীর উপর সাক্ষী উপস্থিত হবে فَبِظُلْمٍ مِّنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَن سَبِيلِ اللَّهِ كَثِيرًا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما বস্তুত ইহুদিদের জন্য আমি হারাম করে দিয়েছি বহু পূত পবিত্র বস্তু যা তাদের জন্য হালাল ছিল তাদের পাপের কারণে এবং আল্লাহর পথে অধিক পরিমাণে বাধা দানের দরুন আর এ কারণে যে তারা সুদ গ্রহণ করত অথচ এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং এ কারণে যে তারা অপরের সম্পদ ভোগ করত অন্যায়ভাবে বস্তুত আমি কাফিরদের জন্য তৈরি করে রেখেছি বেদনাদায়ক আজাব لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما কিন্তু যারা তাদের মধ্যে জ্ঞানপক্ক ও ঈমানদার তারা তাও মান্য করে যা আপনার উপর অবতীর্ণ হয়েছে এবং যা অবতীর্ণ হয়েছে আপনার পূর্বে আর যারা নামাজে অনুবর্তিত পালনকারী যারা যাকাত দানকারী এবং যারা আল্লাহ ও কিয়ামতে আস্থাশীল বস্তুত এমন লোকদেরকে আমি দান করব মহাপুণ্য إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما আমি আপনার প্রতি ওহী পাঠিয়েছি যেমন করে ওহী পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং সেসব নবী রাসূলের প্রতি যারা তার পরে প্রেরিত হয়েছিল আর ওহী পাঠিয়েছি ইব্রাহিম ইসমাঈল ইসহাক ইয়াকুব ও তার সন্তানদের প্রতি এবং ঈসা আইয়ুব ইউনূস হারুন ও সুলাইমানের প্রতি আর আমি দাউদকে দান করেছি জবুর গ্রন্থ এছাড়া এমন রসুল পাঠিয়েছি যাদের ইতিবৃত্ত আমি আপনাকে শুনিয়েছি ইতিপূর্বে এবং এমন রসুল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আপনাকে শোনায়নি আর আল্লাহ মুসার সাথে কথোপকথন করেছেন সরাসরি رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا شو সংবাদ দাতা ও ভীতি প্রদর্শনকারী রাসূলদের প্রেরণ করেছি যাতে রাসূলদের পরে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করার মতো কোনো অবকাশ মানুষের জন্য না থাকে আল্লাহ প্রবল পরাক্রমশালী প্রাজ্ঞ আল্লাহ আপনার প্রতি যা অবতীর্ণ করেছেন তিনি যে তা সজ্ঞানেই করেছেন সে ব্যাপারে আল্লাহ নিজেও সাক্ষী এবং ফেরেশতারাও সাক্ষী আর সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا যারা কুফরি অবলম্বন করেছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে তারা বিভ্রান্তিতে সুদূরে পতিত হয়েছে যারা কুফরি অবলম্বন করেছে এবং সত্য চাপা দিয়ে রেখেছে আল্লাহ কখনো তাদের ক্ষমা করবেন না এবং সরল পথ দেখাবেন না তাদের জন্য রয়েছে জাহান্নামের পথ সেখানে তারা বাস করবে অনন্তকাল আর এমন করাটা আল্লাহর পক্ষে সহজ ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূল বিল হক মির রাব্বিকুম ফাআমিনু খায়রান লাকুম وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما হে মানবকুল তোমাদের পালনকর্তার যথার্থ বাণী নিয়ে তোমাদের নিকট রসুল এসেছেন তোমরা তা মেনে নাও তাতে তোমাদের কল্যাণ হতে পারে আর যদি তোমরা তা না মানো জেনে রাখো আসমানসমূহে ও জমিনে যা কিছু রয়েছে সেসবই আল্লাহর আর আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ প্রাজ্ঞ يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا هي أهل الكتاب গণ তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর শানে নিতান্ত সঙ্গত বিষয় ছাড়া কোনো কথা বলো না নিঃসন্দেহে মরিয়ম পুত্র মসিহ ঈসা আল্লাহর রসূল এবং তার বাণী যা তিনি প্রেরণ করেছেন মরিয়মের নিকট এবং রূহ তাঁরই কাছ থেকে আগত অতএব তোমরা আল্লাহকে এবং তার রসূলদের মান্য করো আর এ কথা বলো না যে আল্লাহ তিনের এক এ কথা পরিহার করো তোমাদের মঙ্গল হবে নিঃসন্দেহে আল্লাহ একক উপাস্য সন্তান সন্ততি হওয়াটা তার যোগ্য বিষয় নয় যা কিছু আসমানসমূহ ও জমিনে রয়েছে সবই তার আর কর্মবিধানে আল্লাহই যথেষ্ট لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله মসিহ আল্লাহর বান্দা হবেন তাতে তার কোনো লজ্জাবোধ নেই এবং ঘনিষ্ঠ ফেরেশতাদেরও না বস্তুত যারা আল্লাহর দাসত্বে লজ্জাবোধ করবে এবং অহংকার করবে তিনি তাদের সবাইকে নিজের কাছে সমবেত করবেন অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তিনি তাদেরকে পরিপূর্ণ সওয়াব দান করবেন বরং স্বীয় অনুগ্রহে আরো বেশি দেবেন পক্ষান্তরে যারা লজ্জাবোধ করেছে এবং অহংকার করেছে তিনি তাদেরকে দেবেন বেদনাদায়ক আজাব আল্লাহকে ছাড়া তারা কোনো সাহায্যকারী ও সমর্থক পাবে না يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما هي مانوب كول تما در پروار دیگر پکھو تھیکی تما در نکت شانوت پوچھے گا چھے آرامی تما در پتی প্রকৃষ্ট আলো অবতীর্ণ করেছি অতএব যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং তাতে দৃঢ়তা অবলম্বন করেছে তিনি তাদেরকে স্বীয় রহমত ও অনুগ্রহের আওতায় স্থান দেবেন এবং নিজের দিকে আসার মতো সরল পথে তুলে দেবেন إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم. মানুষ আপনার নিকট ফতোয়া জানতে চায়, অতএব আপনি বলে দিন, আল্লাহ তোমাদের কালালাহের মিরাজ সংক্রান্ত সুস্পষ্ট নির্দেশ বাতলে দিচ্ছেন। যদি কোনো পুরুষ মারা যায় এবং তার কোনো পুত্র সন্তান না থাকে এবং এক বোন থাকে, তবে সে পাবে তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক অংশ, এবং সে যদি নিঃসন্তান হয় তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে। তার দুই বোন থাকলে তাদের জন্য তার পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ। পক্ষান্তরে যদি ভাই ও বোন উভয়ই থাকে, তবে একজন পুরুষের অংশ দুজন নারীর সমান। তোমরা বিভ্রান্ত হবে বলে আল্লাহ তোমাদের সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, আর আল্লাহ হচ্ছেন সর্ববিষয়ে পরিজ্ঞাত।